الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আজকে এ দরস হচ্ছে প্রথম কাতারের ফজিলত এবং আগামীর ফজিলত সম্পর্কে। এমনি ভাবে মানুষ কাতারে কিভাবে দাঁড়াবে তার নির্দেশনা সম্পর্কিত এ দর্শ। আমি এ দর্শটি পেশ করছি আত-তারগীব ওয়াত-তারহীব থেকে। প্রথম নম্বর যে হাদিস হাফিজ মুনজির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তা হল عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم الناس في من ما في النداء والصف الاول ثم لم يجدوا الا ان يستهموا عليه لاستهموا. رواه البخاري ومسلم. وفي روايه لمسلم لو تعلمون ما في الصف المقدم لكانت قرعه. ابو هريره رضي الله عنه برناك ان الله رسول صلى الله عليه وسلم বলেছেন যদি লোকজন জানত আগানে কতটুকু ফজিলত এবং প্রথম কাতারে কতটুকু ফজিলত, তারপরে তারা আগান দেওয়ার সুযোগ পেত না, প্রথম কাতারে যাওয়ার সুযোগ পেত না লটারি না দিয়ে, তাহলে এই অবস্থায় তারা চেষ্টা করত লটারি দিয়ে হলেও আগে যাওয়ার চেষ্টা করত। এই প্রথম কাতারে কত ফজিলত আর আজানের ফজিলত, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের অভ্যাস কয়েকজন লোক ছাড়া বা কিছু সংখ্যক লোক ছাড়া বেশিরভাগই আমি দেখতে পাই মসজিদে গেলে ওরা ওই পিছনে দাঁড়িয়ে থাকে আর না হয় পরে আসে। অন্য রিওয়ায়াতে মুসলিম সহিহ মুসলিমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ তাআলামুনা মা ফিস সফিল মুকদ্দামি লাকানাত কুরআহ, যদি তোমরা জানতে প্রথম কাতারে আগের কাতারে কতটুকু ফজিলত আর সওয়াব তাহলে কুরআহ হতো, অর্থাৎ লড়াইটা না হতো। এরপরে যে হাদিসটি ইমাম মুনজির রাহিমাহুল্লাহ পেশ করেছেন তা হচ্ছে হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال اولها وشرها اخرها وخير صفوف النساء اخرها وشرها اولها. رواه مسلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের সর্বোত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, আর সবচেয়ে কম মর্যাদাশীল কাতার পুরুষদের হচ্ছে শেষ কাতার। নারীদের সর্বোত্তম কাতার হল শেষ কাতার, আর সবচেয়ে কম মর্যাদার কাতার হচ্ছে নারীদের জন্য প্রথম কাতার। পুরুষদের জন্য প্রথম কাতারের ফজিলত বেশি আর নারীদের জন্য একদম শেষ কাতারের ফজিলত বেশি। কারণটা কি? নারীরা পর্দার আড়ালে থাকবে, যত দূরে থাকবে তত তারা পর্দার ভিতরে থাকবে, সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রেও বলেছেন মহিলারা যত পিছনে থাকবে তত তাদের ফজিলত বেশি, আর পুরুষেরা যত আগে যাবে তত তাদের ফজিলত বেশি এবং মর্যাদা বেশি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম কাতার পুরুষদের হলো প্রথম কাতার, আর সবচেয়ে কম মর্যাদাশীল সর বলা হয় এখানে, যদি সর্বনিকৃষ্ট বলা হয়, কিন্তু সবচেয়ে কম মর্যাদাশীল কাতার হচ্ছে পুরুষদের জন্য সর্বশেষ কাতার, আর মহিলাদের সবচেয়ে সর্বোত্তম কাতার হলো শেষ কাতার, আর সবচেয়ে কম মর্যাদাশীল কাতার হচ্ছে তাদের প্রথম কাতার। এমনি ভাবে এর পরবর্তী যে হাদিসটি তিনি পেশ করেছেন তা হল حديث إرباب بن سارية رضي الله عنه تنبلا أن رسول الله صلى الله عليه وسلم كان يستغفر للصف المتقدم ثلاثا وللثاني مرة. إرباب بن سارية رضي الله عنه برناكنا الله رسول صلى الله عليه وسلم قطم قتل جنو تين بار استغفار قرتر ماني جرى قطم قتل أمشقرهن قوي صلاته তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার ক্ষমা প্রার্থনা করতেন। কিন্তু আমরা এটা বুঝি না, হ্যাঁ সবাই পিছনে অনেক সময় আগে আগে, তবু আলহামদুলিল্লাহ এই সোনাইয়ার মসজিদে এখন এই বিষয়ে দর্শ দিলাম। তো সোনাইয়ার মসজিদ যেহেতু এখানে দুরুস হয় বেশি, অনেকটা আলহামদুলিল্লাহ প্রভাব পড়ে, প্রথম খাতার দেখি দ্বিতীয় খাতার এরকম মোটামুটি ভালোই, আল্লাহ শুকর। কিন্তু অনেক মসজিদে এরকম, সাধারণত মার্কেট ইত্যাদি, প্রথম খাতার সেই দ্বিতীয় খাতার মানুষ দাঁড়িয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো ভালো লোক সবাই এরকম করে। যেমন আগের কাতারে গেলে যেমন বুঝে একটু ক্লান্তি হয়ে যায় বেশি, আস্তাগফিরুল্লাহ। এই জন্য প্রথম কাতারের ফজিলত আর কাতারবন্দি কিরকম হবে এদিকে আমাদের সকলকে খেয়াল রাখা দরকার, জানা দরকার। এইসব হচ্ছে অজানার কারণে। আমাকে এইমাত্র এক ভাই আমাকে বললেন কিছুদিন পূর্বে, এক ভাই ইন্ডিয়া থেকে এসছে, তোর সাথে উনি কথাবার্তা বললেন যে তাবিজ ব্যবহার করা ঠিক না। ও বলে না সবই ঠিক আছে, কে বলছে ঠিক না। তো এই ভাইটা ইন্ডিয়ান আর কি, আমার সাপোর্ট না কিন্তু অন্য লোক আমাকে এইমাত্র সুসংবাদ দিল। সে বলছে ওই যেদিন আমার তার সাথে কথাবার্তা হয় ওই দিনই আপনি মসজিদে দোষ দিলেন, আলহামদুলিল্লাহ। আপনার দোষ হাদিস শুনে তার মন পরিবর্তন হয়েছে। যেদিন আমি তো, সে তো আমাকে কিছু বলে আমি এমনি দোষ দিয়েছি, কিন্তু তার তার সাথে আর দোষের সাথে মিলে গেছে আর কি, তার জোগড়ার সাথে দোষের সাথে। এবারে হাদিস শুনে তার মন গড়েছে আল্লাহ দিলে, বলছে দু তিন দিন পর অটোমেটিকলি সে তার গোড়া থেকে তাবিজ সরিয়ে নিয়েছে। বলেন তো এর এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো উনি বললো আমি বড় কিছু, আমি বললাম আলহামদুলিল্লাহ। একটা মানুষ যদি হেদায়েত পায়, বড় কিছু আমরা রাজনৈতিক বিষয়ে তো আমরা আলোচনা করি না, ঠিক না, ওইসব ব্যাপারে বলতে পারবো না, কারণ আমার সামর্থ্য কম। তাই আমি আমার সামর্থ্য নিয়ে যে কথা বলি, আল্লাহ বলেছেন তাত্তাকুল্লাহ মুস্তাফাত, তোমরা তোমাদের সাবধান হয়ে আল্লাহকে ভয় করো। যাই হোক, আমি তার কথা শুনে খুব ভালো লাগলো আমার, আল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি। তো এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের জন্য তিনবার কোনা প্রার্থনা করতেন আর দ্বিতীয় কাতারের জন্য একবার। তো আমরা কোন কাতারে দাঁড়াবো? কিন্তু যা মসজিদে গেলে তো ওই তিনটা একদম লাস্টে অষ্টম কাতার, কেউ আছে একদম পিছনে বসে থাকে দেয়ালে ঠেক লাগিয়ে, সামনে আসতে চায় না, অথবা সামনে যে যাবে মনে করে হেঁটে যাবে কষ্ট। হ্যাঁ, যদি এরকম হয় অসুস্থ, চলাফেরা করতে পারে না, অত অসুস্থ, অনেক সময় জোয়ান হলে এরকম হতে পারে, তাই সেটা ভিন্ন কথা। আমি চেষ্টা করবো প্রথম কথায় চেষ্টা করবো এবারে ডান দিকে থাকতে, কারণ ডান দিকের ফজিলত বেশি বাম দিক থেকে, আর না হয় বাম দিকে প্রথম কথায় চেষ্টা করবো। ইমামের যত কাছাকাছি দাঁড়াবেন বা দাঁড়াবো তত বেশি মর্যাদা এবং ফজিলা, আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিস দেখেন, قلتن وعن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الصف الأول. قالوا يا رسول الله وعلى الثاني؟ قال إن الله وملائكته يصلون على الصف الأول. قالوا يا رسول الله وعلى الثاني؟ قال وعلى الثاني. السلام عليكم. আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ প্রথম কাতারের উপর সালাত পাঠ করেন, মানে প্রথম কাতারে যারা সালাত সালাত আদায় করেন তাদের উপর সালাত পাঠ করেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ যে সালাত পাঠ করেন মানে কি, তাদের কথা আল্লাহ পাক তার নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা ফেরেশতাদের সাথে তার কথা আলোচনা করেন। এই হচ্ছে আল্লাহ যে সালাত পাঠ করেন তার অর্থ। আর ফেরেশতা যখন সালাত করেন ইস্তিগফার পাঠ করেন, তাদের জন্য দোয়া করেন, এটা স্পষ্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আসসানি, দ্বিতীয় কথা যারা থাকে তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা সফফিল আউয়াল, ওই প্রথম কাতারের কথাই দ্বিতীয়বার বললেন, সুবহানাল্লাহ। আর তৃতীয়বার বলছেন কামাবুন কাল ইয়াসুল্লাহু আলাইহি সালি হে আল্লাহর রাসূল দ্বিতীয় কথা তখন তৃতীয়বারে বললেন ওয়া আলাস সানি তৃতীয় কথার এরা গায়ে তাদের উপর আল্লাহ পাক আর ফেরেশতাগণ সালাত পাঠ করে মানে তৃতীয়বার বললেন দ্বিতীয় কথার কথা শোন তৃতীয় কথার কথা তাহলে প্রথম কথার ফসল বেশি না দ্বিতীয় কথার এবারে কি বুঝলেন এখানে প্রথম কথা দ্বিতীয় কথার কথা তৃতীয় কথার কথা তাই তো যেই হোক যত ইমামের কাছাকাছি হব তত ফজিলত বেশি এবং মর্যাদা বেশি। অন্য যে রেওয়ায়েত আজকের এই আলোচনায় তা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাউ সুফুফাকুম وحاذوا بين مناكبكم ولينوا في أيدي إخوانكم وسدوا الخلل فإن الشيطان يدخل فيما بينكم بمنزلة الحذف يعني أولاد الضأن الصغار رواه أحمد بإسناد لا بأس به والطبراني وغيره الشيخ ناصر الدين الألباني رحمه الله عليه صحيح الله رسول صلى الله عليه وسلم قال لنا سووا صفوفكم تمہارے قطار میں تم لشمان کرے বরাবর সরাবর করে রাখো সমান করে দাও এরকম না যে একজন আগে আরেকজন পিছনে অথবা আঁকা বাঁকা না সমান হবে আর তোমাদের কাজ একটা আরেকটার সাথে মানে সমানভাবে রাখবে কিন্তু সময় কি এটা একদম সমান হবে কারণ কেউ হয়েছে লম্বা কেউ হয়েছে রাখবে কাজ যেন সমানতালে থাকে আর কি করবে তোমরা তোমাদের ভাইদের সাথে নম্রতার সাথে নরম ভাবে দাঁড়াবে এরকম না যে হাত কঠোর থাকবে মানুষের কষ্ট হবে এরকম না পা দিয়ে এরকম করে যে কষ্ট হয় এরকম না অনেক সময় এরকম হয়ে থাকে এরপর কে বললেন ওয়াসুদ্দুল খালাল ওয়াসুদ্দুল খালাল মানে ফাঁক বন্ধ করো ওয়াসুদ্দুল খালাল মানে কি আর হাজার মানে কি ছোট ছোট ভেড়ার মতো ভেড়ার ছোট ছোট বাচ্চার মতো কি করে ফাঁকে ফাঁকে শয়তান এসে ঢুকে পড়ে তাই আবার রসুন আসলাম বলেছেন তোমরা ফাঁক বন্ধ করো ফাঁক রাখতে নাই কারণ ফাঁক ফাঁক হিসেবে শয়তান আছে সরে সরে তো কেউ কেউ আছে দুই আঙ্গুল তিন আঙ্গুল ফাঁক অথবা মনে করে ফাঁক না কিরকম লাগে কিরকম লাগে অনেক প্রবলেম বেশি প্রবলেম বেশি কথা ফাঁক বন্ধ করতে চান যেমন কষ্ট হয়ে যায় কারণ কষ্ট হওয়ার কারণটা কি শয়তান তার সামনে এই কাজকে ভারী করে তুলি কারণ শয়তান যদি আসে তোমার মনে কুমন্ত্রণা দিতে পারে নাউজুবিল্লাহ মিন যালিক এই জন্য অবশ্য অবশ্যই প্রত্যেক কাতার যখন আমরা কাতারে কাতারবন্দি হব চেষ্টা করবো প্রথম কাতারে দাঁড়াবার জন্য প্রথম কাতারে নাই ফুল অনেক সময় আসে মানুষ প্রথম কাতারে জায়গা খালি তবুও সামনে যায় না এটা যাই না যাই বলুন তো প্রথম কাতারে জায়গা বাকি রেখে আপনি দ্বিতীয় কাতারে যাবেন এটা যাই হয় আবার জান বুঝতে পেরেছেন প্রথম কাতারে ফুল করবেন তারপরে দ্বিতীয় কাতার তারপর তৃতীয় কাতার আর মাঝে ফাঁক রাখতে নাই এ বিষয়ে ইনশাল্লাহ আরো হাদিস পেশ করা হবে পরের দিবসে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন কাতার বন্দী হওয়ার তৌফিক দান করুন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন